কিন্তু যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ওদের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে বা পরে দুই দিন রাখার জন্য আদেশ করেছেন। বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় কিতাবেই আশুরার রোজার আলোচনা রয়েছে এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত কোন কোন রওয়ায়েত থেকে বোঝা যায় আশুরার রোজাই ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেও আদেশ করেন নাই, নিষেধও করেন নাই। কিন্তু নফল রোজার মধ্যে যত রোজা রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলাতের রোজা হচ্ছে আশুরার রোজা। আমাদের দেশে ইরাক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ সহ এই অঞ্চলে যখন আশুরার সময় ঘনিয়ে আসে তখন মনে করা হয় যে আশুরার দিনটা শুধুমাত্র একটা বিশেষ ঘটনাকে, ইসলামের ইতিহাসের এক কলঙ্কজনক ঘটনাকে কেন্দ্র করে এই আশুরা প্রসিদ্ধি লাভ করেছে। মূলত বিষয়টা তা নয়। অনেকে এজন্য প্রশ্ন করে যে ইমাম হুসাইন তো শহীদ হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুরও অনেক বছর পরে, তো আশুরার ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিভাবে বলে গেলেন? তার মানে এই লোকদের ধারণা হচ্ছে এই যে আশুরার যত ফজিলত যত মর্যাদা এ সবগুলো হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে। এই অজ্ঞতার কারণেই আশুরার দিনের ফজিলতের পরিবর্তে যেভাবে শয়তান সব জায়গায় মুসলিম জাতিকে যেখানেই কোনো ইবাদত রয়েছে, যেখানেই সহিহ কোনো ফজিলত রয়েছে, সেখান থেকে ধ্বংস করার জন্য, সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বেদাত তৈরি করে দিয়েছে, আশুরাও সেই চক্রান্তের হাত থেকে রক্ষা পায় নাই। আশুরা এলেই দেখা যায় ইমাম বাড়া রাস্তায় কতগুলো লোক যারা চেহারা দেখলে বোঝা যায় হয়তো চিন্তাই করে, মদ পান করে, এরকম কিছু ছেলে পেলে কতগুলো রশি জড়ি জড়িয়ে এরপরে রাস্তায় বুক চাপড়ায় অথবা কতগুলো কেরোসিন মুখে নিয়ে তারপরে আগুন ছুড়ে, এভাবে শয়তানের যত রকম চক্রান্ত আছে এই সব চক্রান্তগুলোকে বাস্তবায়ন করার জন্য ওরা রাস্তায় নেমে পড়ে। আর যারা ধর্ম সম্পর্কে অজ্ঞ তারা মনে করে এইগুলো পালন করার নামই হচ্ছে ধর্ম। এক লোক মসজিদে গেছিল, তো মোটা মানুষ শ্বশুর সামনে মোটা, পিছনে জামাই, তো নামাজে সেজদা করে যখন উঠছে তো কাপড় তো ফাঁকার মধ্যে চিপে গেছে, জামাই করলো কি কাপড়টা টান দিয়ে সোজা করে দিল, বেডঙ্গা দেখা যায়। পরে আবার চিন্তা করলো যে বোধহয় নামাজে কাপড় এরকমই রাখতে হয়, আবার সেই আঙ্গুল দিয়ে গুতাই গুতাই তারপর কাপড় ঢুকাই দিতে ভিতরে। নামাজ শেষে শ্বশুর জিজ্ঞেস করলো কিরে এরকম করলা কি জন্য, কই এরকম আপনার কাপড়টা ভিতরে ঢুকে গেছিল, দেখতে খারাপ দেখাচ্ছিল তাই সোজা করে দিয়েছিলাম, পরে আবার চিন্তা করলাম নামাজে কি এরকমই কাপড় রাখতে হয় কিনা সেই জন্য ঢুকাই দিলাম। আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম, আশুরা আসলে যখন ওই শয়তানগুলো মাঠে নামে তখন লোকেরা মনে করে এইগুলোর নামই বোধ হয় আশুরা পালন করা, ওরাও এর সঙ্গে তাল মিলাতে থাকে, অর্থ দিয়ে সাহায্য করে, ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখে। আশুরা মূলত ইসলামের ইতিহাসে একটা ঐতিহ্যবাহী দিন, মর্যাদা সম্পন্ন দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়িনি উমুরের বড় বড় সিদ্ধান্তগুলো করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদেরকে আশুরা সম্পর্কে আলোচনা করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ফাদ্দালানাল্লাহু আযযা ওয়া জাল্লা বিআওয়ামে আশুরা, আশুরার দিবস দিয়ে তাহলে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা সম্পন্ন, অনেক ফজিলত আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم نعم يا عمر, হ্যাঁ ওমর সত্য, কেন এই মর্যাদা? خلق الله السماوات والارض في يوم عاشوراء, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিনে। আসমান এবং জমিন সৃষ্টির পরিকল্পনা, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা হয়েছিল আশুরার দিনে। ওয়া খালাকাস শামসা ওয়াল কামারা ফি ইয়াউমি আশুরা, চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন। আল্লাহর কত বড় নেয়ামত চন্দ্র সূর্য! এই সূর্য আছে এখন পুরা দুনিয়া আলোকিত, একদিকে আলো পাই কাজকর্ম করি, আর একদিকে এই সূর্যের আলো বিভিন্ন ফলের মিষ্টি যোগায়। আপনারা দেখবেন ছায়া জায়গার ফলের মিষ্টি হয় না, এরকম কালার যোগায় চন্দ্রের আলো, তারকার আলো, সূর্যের আলো, এগুলো প্রত্যেকটাকে একটা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই আলোর যদি বিল দিতে হতো, মাস শেষে যেমন কারেন্টের বিল চলে আসে, এরকম যদি সূর্যের বিলের জন্য মিকাইলকে পাঠানো হতো, যাও মানুষের থেকে সূর্যের বিল নিয়ে আসো, কত টাকা বিল দিতে হতো! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে বিশাল উপকার করেছেন। মানুষ বাঁচার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, এই গাছের সবুজ পাতায় যখন রৌদ্রে কিরণ লাগে, এক ধরনের রন্ধন ক্রিয়ার মাধ্যমে গ্যাসের তৈরি হয়। দেখবেন যে আস্তে আস্তে গাছের পাতাগুলো বুড়ো হয়ে যায়, শুকিয়ে যায়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্য দিয়ে মানুষকে বিশাল উপকার করেছেন। এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আশুরার দিনে। অন্নুজুমা কামিসলিহি, তারকা সমূহকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসিয়্যা ফি ইয়াউমি আশুরা, আরশ এবং কুরসিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশুরার দিনে। ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমি আশুরা, লৌহ কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিবসে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জিব্রিল ফি ইয়াউমি আশুরা ওয়া মালাইকাতা কামিসলিহি, জিব্রাইল ফেরেশতাকে এবং অন্যান্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা ওয়া হাওয়া কামিসলিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন এবং হাওয়াকেও ঠিক সেই রকম আবার আশুরার দিবসে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, জান্নাত কে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে সৃষ্টি করেছেন। ওয়া আসকানা আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আদম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন আশুরার দিবসে। ওয়াবলিদা ইব্রাহিম আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিবসে। ওয়া নাজাহুল্লাহু মিনান নার ফি ইয়াউমি আশুরা, এবং নমরুদের আগুনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশুরার দিবসে নাজাত দান করেছিলেন। ওয়া হাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, এবং তার জাতি যখন মূর্তি বুজায় লিপ্ত ছিল, তিনি আকাশের দিকে নজর করে চাঁদের দিকে তাকালেন, মনে করলেন হাযা রব্বি, এটা আমার রব। যখন দেখলেন চন্দ্র ডুবে যাচ্ছে, এটা আমার রব হতে পারে না, দিনের বেলায় আবার সূর্যের দিকে তাকালেন, বললেন হাযা রব্বি হাযা আকবার, এটা বড়, এটা আমার রব। আবার যখন সূর্য ডুবে গেল তিনি বুঝতে পারলেন যে এই যে জিনিসগুলো ডুবে যায়, যেগুলোর ক্ষয় হয়, যার পরিবর্তন হয়, সে আমার রব হতে পারে না। আমার রব যদি আমাকে হেদায়েত না দান করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, হেদায়েত পাব না। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর বুজুর্গ? আমি সব সময় বলে থাকি আল্লাহর নবী সারা জীবন তার চাচাকে হেদায়েতের জন্য চেষ্টা করলেন, দোয়া করলেন, এমনকি মৃত্যুর পরেও চেষ্টা চালিয়ে গেলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে নিষেধ না করা হবে। দোয়া করতে লাগলেন। কে দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? নিজের আপন চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের থেকে ওহী নাযিল করলেন, সূরায়ে কসাসের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত আপনি দিবেন, সেই ক্ষমতা আপনার নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছে করবে, যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে তাকে হেদায়েত দিবে, সেই ক্ষমতা তোমাকে আমি দান করি নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর, না কোনো বুজুর্গ, না কোনো ওলি আল্লাহ, না কোনো ল্যাংটা ফকির, না কোনো খাজা বাবা, না কোনো গাজা বাবা। দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা নেই তোমাকে হেদায়েত দান করার মতো, কারো অধিকার নেই। হেদায়েত দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টে গিয়ে দোয়া করে আল্লাহর কাছে, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইব্রাহিম হেদায়েত চেয়েছেন কার কাছে? ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছে হেদায়েতের জন্য আবেদন করলেন, ও মুসলমান, হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আবেদন করতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দিবেন। আর যদি নিজে চেষ্টা না করো হেদায়েত তোমার ভাগ্যে নেই। আবু তালেব অর্থ কি? আমরা তালেবে ইলম বলি না? এই তালেবে ইলমদের বাপ আবু তালেব, মানে তালেবের বাপ। আর তালেব মানে হচ্ছে যে তলব করে, অনুসন্ধান করে। নাম তো আবু তালেব ছিল, ভিতরে তলব ছিল না। তলব মানে অনুসন্ধান করা, তালাশ করা। আবু তালেবের ভিতরে তলব ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন নাই। আর বিলাল হাবশি, সালমান ফারসি, সোহাইব রুমি, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সে হেদায়েত লাভ করলো, কারণ তাদের মধ্যে তলব ছিল। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছে হেদায়েতের তলব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করলেন। যেই দিন তাকে হেদায়েত দান করা হয়েছিল সেই দিনটাও ছিল আশুরার দিন। ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন আশুরার দিনে। ওয়ারাফা ঈসা ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুশমনদের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য আসমানে তুলে নিয়েছেন আশুরার দিবসে। ওয়ারাফা আল্লাহু ইদ্রিসা ফি ইয়াউমি আশুরা, ইদ্রিসা আলাইহিস সালাতু ওয়াসসালামকেও আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছিলেন আশুরার দিবসে। অবলিদা ঈসা ইবনে মারইয়াম ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছিলেন আশুরার দিবসে। ওয়াস্তাবাত ওয়া তাবাল্লাহু আলা আদামা ফি ইয়াউমি আশুরা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তওবা কবুল হয়েছিল আশুরার দিবসে। ওয়া গাফারা যামবাহু ফি ইয়াউমি আশুরা, তার গুনাহ ক্ষমা করা হয়েছিল আশুরার দিবসে। ওয়াস্তাবাত সাফিনাতু নূহিন আলাল জুদি ফি ইয়াউমি আশুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় যে প্লাবন হয়েছিল, দুশমনদেরকে ধ্বংস করার জন্য যে গজব এসেছিল, তুফান এসেছিল, সেই সময় নূহ আলাইহিস সালামের নৌকাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, ওই প্লাবন শেষে যদি পাহাড়ে নৌকা যে অবতরণ করেছিল তাও ছিল আশুরার দিবসে। ওয়া উখরিজা ইউসুফু মিনাস সিজনি ফি ইয়ামি আশুরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার থেকে মুক্তি দেওয়া হয়েছিল আশুরার দিবসে। ওয়া তাবাল্লাহু আলা কওমি ইউনুস ফি ইয়ামি আশুরা, ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের তওবা কবুল করেছিলেন, তাও ছিল আশুরার দিবসে। ওয়া উতিয়া সুলাইমানু আল মুলকা ইয়াউমি আশুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোটা দুনিয়ার ক্ষমতা দান করেছিলেন, যেদিন ক্ষমতা দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিবস। ওয়া ইয়াউমুল কিয়ামতি ইয়াউমি আশুরা, কিয়ামতের দিবস সংগঠিত হবে আশুরার দিবসে। ওয়া ইউরফা, এবং আরো বর্ণিত রয়েছে, ইন্না আফযালা মাতারিন ইয়ানজিলু মিনাস সামা ইয়াউমি আশুরা, প্রথম যেদিন পৃথিবীতে বৃষ্টি নাজিল হয়েছিল সেদিনটি ছিল আশুরার দিবস। বুঝা গেল আশুরার দিন, এটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে প্রসিদ্ধ নাকি অনেক কারণে প্রসিদ্ধ? এতগুলো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পাদন করেছেন আশুরার দিবসে, এ কারণে আশুরার দিবসের রোজার গুরুত্ব আছে। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসটাকে আরো ফজিলতপূর্ণ আরো ইজ্জতপূর্ণ করেছেন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে বুক চাপড়ানো আর গাল থাপড়ানো এটা নয়, বরং তিনি কেন শাহাদত বরণ করেছিলেন সেটা। আজকে যারা ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে বুক চাপড়ায়, গাল চাপড়ায়, বুক ছিঁড়ে ফেরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাতি, যেই ব্যক্তি কারো মৃত্যুর কারণে শোক প্রকাশ করতে গিয়ে গাল থাপড়ায় অথবা বুক চাপড়ায় অথবা জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওরা হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে নাস্তিক মুরতাদ, ওরা মুসলমান হতে পারে না। পরিষ্কার হাদিস, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যা, জাহিলি যুগে যেরকম চিৎকার মারত, একজন মরে গেলে তারা ওয়া ওয়া করত, বুক চাপড়াত, কান্নাকাটি করার জন্য ভাড়াটে লোক নিয়ে আসত, দলে দলে লোক পাওয়া যেত, আগে নৌহা বলে ওটাকে আরবিতে, কান্নাকাটির জন্য একদল লোক ছিল ভাড়াটিয়া, এরা এসে কান্নাকাটি করত, বুক চাপড়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি সমাজের চিৎকার মারা, বুক চাপড়ানো, গাল থাপড়ানো, এগুলোকে কঠোর ভাবে প্রতিবাদ করেছেন, বলেছেন লাইসা মিন্না, ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে কঠোর ভাবে নিষেধ করেছেন, যেটার সম্পর্কে বলেছেন এই কাজ যারা করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সেই কাজ যদি কোন উম্মত আল্লাহর নবীর পরিবারের জন্য করে অথবা নবীর বংশের জন্য করে, সে ব্যক্তি আল্লাহর নবীর উম্মত হতে পারে না, শয়তানের উম্মত হতে পারে। এগুলো শয়তানের উম্মত। আর এই কারণে আজকে যেটা করা হচ্ছে সেটা হলো এই শিয়া মতবাদের মধ্যে গোটা জাতিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। আমি গত জুমাতে আলোচনা করেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালায় আগমন করেছিলেন, কারণ হচ্ছে এই, হযরতে আলী রাদি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খলিফা কে হবে, মূলত ইয়াজিদকে খলিফা নির্বাচন করেছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, এটা ভিন্ন বিষয়। উনি যখন দেখলেন যে তার মৃত্যুর পরে খেলাফত ব্যবস্থা নিয়ে গণ্ডগোল হতে পারে, তিনি লোকদেরকে পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে রাজদরবারের আশপাশে চামচারা থাকে বেশি, তারা বেশিরভাগ পরামর্শ দিল ইয়াজিদের পক্ষে। আর বাস্তবে ইয়াজিদের অনেকগুলো গুণও ছিল, যুদ্ধ পরিচালনা করার মতো গুণ তার ছিল, অনেক যুদ্ধের কমান্ডার ছিল, রাজ পরিবারে লালিত পালিত। এসব কারণে, এছাড়া তার যে সমস্ত দোষগুলো পরে প্রকাশ পেয়েছে এইগুলো আগে এতটা প্রকাশ পায় নাই। যাই হোক, এসব বিবেচনায় হোক, তারপরেও যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল করে থাকেন সেটা ভিন্ন বিষয়, ইজতিহাদি ভুল হতে পারে এটা, এই জন্য ওনাকে দোষ দেওয়ার কোন সুযোগ নেই। ইয়াজিদ যখন খলিফা নির্বাচিত হল, মদিনার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদের আনুগত্য বায়াত দেন নাই। ওই বায়াত তো আছে, আমি বলি প্রায় যে বায়াত ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলিমদের একজন খলিফা থাকবে, সেই খলিফার হাতে আনুগত্যের বায়াত দিতে হবে, এটার নাম বায়াত। এটা আমি প্রায় সময় বলে থাকি, বায়াত আল্লাহর রসুল নিয়েছেন, বায়াত খোলাফায়ে রাশেদা নিয়েছেন, বায়াত নিয়েছেন মুসলিম শাসকেরা, বায়াত কোরআনে আছে, বায়াত হাদিসে আছে, মোটেই অস্বীকার করছি না। তবে বায়াতটা নেওয়ার অধিকার কার? নবী রসুল অথবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইমামুল মুসলিমিনের ব্যক্তিগতভাবে বায়াত নেওয়ার অধিকার কারণে। আপনি একটা হাদিস তালাশ করেন, আল্লাহর নবীর জীবদ্দশায় বায়াত নিয়েছেন আল্লাহর রসুল, ব্যক্তিগতভাবে নিয়েছেন, গুনাহের থেকে যাতে না করে সে বায়াত নিয়েছেন, শিরিক করো না, জেনা করবে না, বায়াত করো, কোন কাজে পাঠাবার জন্য বায়াত নিয়েছেন, সামগ্রিক বায়াত, ব্যক্তিগত বায়াত, বিভিন্ন বায়াত নিতে পারবে, নিবে কে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার বায়াত নেওয়ার অধিকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে একাধিকবার বায়াত নিয়েছেন, এমনকি মদিনায় যখন ওসমানকে হত্যার খবর হয়ে গেল, ওই হুদাইবিয়ার ঘটনা, আল্লাহর নবী ওমরা করতে আসলেন, ওরা বন্ধ আটকে দিল, আল্লাহর নবী ওসমানকে পাঠালেন মক্কার লোকদেরকে বুঝাও, আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে না। ওরা ওসমানকে কৌশলে বন্দী করে খবর ছড়িয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের সামরিক শক্তি পরীক্ষা করা, জজবা পরীক্ষা করা, যদি মুসলিমরা দুর্বল হয় তাহলে এখানেই শেষ করে দাও এদেরকে। এই চক্রান্ত করে যখন তারা আল্লাহর নবীর শিবিরে, আল্লাহর নবীর শিবিরে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, তখন আল্লাহর নবী বসে থাকেন নাই, তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে চিৎকার মেরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাদারা, সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলে শুয়েছিল, ডাক দিলেন ইয়া সাহাবা সাদারা, ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা চলে আসো, আমার কাছে খবর পৌঁছানো হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে, আসো আমার হাতে হাত দিয়ে বায়াত করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা সকলে শহীদ হব, এর আগ পর্যন্ত একটা প্রাণী মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো? আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম দলে দলে এসে বায়াত করলেন, এই বায়াত পাওয়া গেল। বায়াত নিচ্ছেন কে, কাদের থেকে বায়াত নিচ্ছেন? বোঝা গেল বায়াত একাধিকবার নেওয়া যাবে, ব্যক্তিগতভাবে নেওয়া যাবে, সামগ্রিকভাবে নেওয়া যাবে, ইসলাহের জন্য নেওয়া যাবে, কিন্তু নেওয়ার অধিকার কোন খাজা বাবার না, কোন পীর বাবার না, নেওয়ার অধিকার কার? এই জিনিসটা বুঝতে হবে। বায়াত হয়ে গেল, আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল? বোঝা গেল যে ভাইয়েরা নবীর আশেকের পরিচয় দিতে গেলে নবী গায়েব জানে, আলিমুল গায়েব, এটা মিথ্যা কথা, আল্লাহ তাআলা জানাইলে জানেন, নতুবা জানেন না, আল্লাহ তাআলা জানান নাই ওসমানকে হত্যা করা হয়েছে কিনা, জানানো হয় নাই, আল্লাহ নবী জানেন নাই, বায়াত হয়ে গেল। এরপরে এই বায়াতের উপরে আল্লাহ তাআলা মোহর লাগালেন, সিল মারলেন, কবুল করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ তাআলা সেই বায়াতকে কবুল করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর স্বয়ং হাত রয়েছিল। বায়াত কোরআনে আছে, তবে বায়াতটা কে নিচ্ছেন? আজকে হাজার হাজার বায়াত আমার দেশে হচ্ছে, পীর মুরিদের বায়াত। আমি জিজ্ঞেস করতে চাই, যেই আয়াত পড়ে তুমি বায়াত নিচ্ছ, আজকে সেরকম হাজার ওসমান কাফেরদের জেলখানায় বন্দী রয়েছে, হাজার ওসমানকে হত্যা করা হচ্ছে, হাজার ওসমান উপরে নির্যাতন চালানো হচ্ছে, মুসলিমদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে, মুসলিমের কোরআনের গায়ে কুরুশেকে দিয়েছে, কোরআন শরীফকে পায়খানা ছুঁড়ে মেরেছে, কোরআনকে পদদলিত করেছে, মা বোনদের বুক চিরে বাচ্চা বের করেছে, মা বোনদেরকে পরাক্রম ধর্ষণ করেছে, তাদের জন্য বায়াত কোথায়? বায়াতকে চুরি করেছে, বায়াতকে ছিনতাই করেছে, যাতে মুসলিম উম্মা জীবনে এক হতে না পারে, মুসলিমদের খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে মুসলিমদের জাতীয় পর্যায় থেকে ছিনতাই করে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে পীর মুরিদির বায়াতকে চালু করে দিয়েছে। বায়াত ইয়াজিদ বায়াত নেওয়া শুরু করলো, বোঝা গেল ইয়াজিদের বায়াত নেওয়ার সুযোগ নেই। ইয়াজিদ বায়াত দিতে শুরু করলো, মদিনার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বায়াত দেন নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুর রহমান বিন আবু বকর, এরকম আব্দুল্লাহ বিন আব্বাস, এরকম বড় বড় অনেক সাহাবায়ে কেরাম প্রথম দিকে বায়াত দেন নাই, যদিও পরে অনেকেই বায়াত দিয়েছেন। যখন জোর করে বায়াত আদায় করার পালা আসলো, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে মক্কায় গিয়ে আশ্রয় নিলেন খানায় কাবায়। ইতিহাস অনেক লম্বা, মিথ্যা বলতে গেলে প্রায় একদিন লাগবে। আব্দুল্লাহ বিন জুবায়েরকে মক্কার খানায় কাবার সামনে হত্যা করা হল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার থেকে কোথায় যাবেন? কুফায় তার আব্বার খেলাফত শাসন ব্যবস্থার স্থান ছিল, সেইখানের লোক বারবার চিঠি লিখতে লাগলো আপনি এখানে চলে আসুন। পত্র লিখল, উনি বিষয়টাকে যাচাই করার জন্য ওনারই চাচাত ভাই মুসলিম ইবনে আকিলকে ওখানে পাঠালেন, কুফার লোকদের অবস্থাটা যাচাই করো। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, লোকেরা তাকে শত হাজার হাজার লোক তাকে ইস্তেকবাল করলো। একদিনে সাড়ে বারো হাজার লোক ইমাম হুসাইনের পক্ষে তার হাতে বায়াত দিল। এই বায়াত ইমাম হুসাইনের পক্ষে খেলাফতের বায়াত, আমরা আপনাকে খলিফা মানছি। ইমাম হুসাইনকে মুসলিমের আকিল খবর পৌঁছে দিল, আপনি চলে আসুন, এখানের পরিস্থিতি সবগুলো আপনার অনুকূলে, আপনার পক্ষে। চিঠি লিখল কারা? কুফার লোকেরা। এই লোকগুলো কারা? ইমাম হুসাইনকে যারা ভালোবাসে তারা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা ভালোবাসতে ছিল তারা। খুব খেয়াল করবেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নবীর পুরা পরিবারকে সহ রওনা হওয়ার ইচ্ছে করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বারণ করতে লাগলেন। সর্বশেষ তারা বলেন, আপনি যদি চলে যান, একা চলে যান, এই মেয়ে লোকদেরকে শিশুদেরকে আপনি নিয়ে যাবেন না, কুফার লোকেরা গাদ্দার, ওরা আপনার বাবার সঙ্গে গাদ্দারি করেছে, আপনার সঙ্গেও গাদ্দারি করবে, খবরদার আপনি ওদেরকে নিয়ে যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুসলিম ইবনে আকিলের থেকে খবর পেয়েছেন, সেখানে সব লোক তার পক্ষে রওনা হয়ে চলে আসলেন। ইয়াজিদের সিংহাসনে যখন খবর পৌঁছে গেল যে কুফার লোকেরা ইমাম হুসাইনকে খলিফা মেনে তার চাচাত ভাই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছে ইমাম হুসাইনের পক্ষে, তখন ইয়াজিদ কুফার গভর্নর ছিল নোমার ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, তাকে বরখাস্ত করে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দেওয়া হল এবং বলল যে এই মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত দিয়েছে এদেরকে কঠোরভাবে দমন করবে। কুফার লোকেরা জানতে ইমাম হুসাইন পথে আছেন, আসতেছেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওরা চিনে না, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন সেনাবাহিনী সহ শান শৌকতে ঘোড়ায় চড়ে কুফার রাজপ্রাসাদে প্রবেশ করতে আরম্ভ করল, লোকেরা তাকে আহলান সাহালান মারহাবান ইয়া হোসাইন জিন্দাবাদ স্লোগান দিতে লাগল। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সবার অবস্থা পর্যবেক্ষণ করল, সিংহাসনে পৌঁছে তারপরে খবর দিল যে সবাইকে একটা ঘোষণা শুনিয়ে দাও, হয়তো ইয়াজিদের খেলাফত মেনে নিবে নতুবা তাদের বিরুদ্ধে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। এক মুহূর্ত পূর্বে যারা হোসাইনের নামে স্লোগান দিল এই লোকগুলোর চেহারা পাল্টে গেল, এখন সবগুলো ইয়াজিদের পক্ষে চলে গেল, বায়াত দিতে শুরু করল। যেই মুসলিম ইবনে আকিলের হাতে 12,500 লোক একদিনে বায়াত দিয়েছিল, সেই মুসলিম ইবনে আকিল এখন পালাবার জায়গা নেই, কোন রকম একটা লোকের ঘরে গিয়ে আশ্রয় নিলেন। সেখানেও যখন ইয়াজিদের বাহিনী চলে গেল, মহিলা অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচাবার জন্য, কিন্তু কাজ হয় নাই, তাকে রক্ষা করা যায় নাই। একদিকে সাথী সঙ্গী হারা মা, মামুলি অস্ত্র হাতে ক্লান্ত ক্ষুধার্ত পিপাসায় কাতর একা এক বিদেশি মুসাফির, অন্যদিকে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত স্থানীয় বেনিয়াদের এক বিরাট বাহিনী, একদিকে মরলে শহীদ বাঁচলে গাজী এই চেতনায় উদ্বেলিত এক আহত চিতাবাঘ, অন্যদিকে ক্ষমতালিপ্সু খুন পিয়াসীদের পদলেহী একদল ধূর্ত শৃগাল, একদিকে এক ক্লান্ত মুসলিম, সেই মুসলিম সেখানে বসে আছে মুসলিম আকিল। মহিলাকে অনুরোধ জানালো, আমার খুব সাধ হয় যুদ্ধ করতে করতে আপনার চোখের সামনে জীবন দিয়ে দেই। এভাবে যখন তিনি যুদ্ধ করতে করতে জীবন দিলেন, এই মুসলিম ইবনে আকিলের শাহাদাতের খবর ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেল। তখন তিনি পথে, তিনি তার পরিবারের লোকদেরকে জানিয়ে দিলেন, সঙ্গীদেরকে জানালেন, মুসলিম ইবনে আকিলের বাচ্চারা স্ত্রী ছিল তাদেরকেও জানালেন। এরপরেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় তিনি পৌঁছে গেলেন, সেখানে ইয়াজিদের লোকেরা তাকে ঘেরাও করে ফেলল। হোর নামে একটা লোক তার পথ আগলে রাখল, তিনি বুঝতে পারলেন যে ইয়াজিদ এর উদ্দেশ্য কোনো ভালো নয়। তিনি হোরকে বললেন যে আমার তিনটা প্রস্তাব, হয়তো আমাকে যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে আলোচনায় বসতে দাও, অথবা আমাকে মুসলিম সীমানায় পৌঁছে দাও, মুসলিমদের সীমানায় পৌঁছে দাও। ইয়াজিদের বাহিনীর লোকেরা কোনটাই পছন্দ করল না, ইমাম সামনের দিকে চললেন, কারবালা নামক জায়গায় উপস্থিত হলেন, দেখলেন সেখানে হাজার হাজার সৈন্য তৈরি রয়েছে, তার পথ আলগে দেওয়া হল। এরপরে আপনার ইতিহাস জানেন যে সেখানে যখন তার খানা পিনা বন্ধ করে দেওয়া হল, ইমাম হুসাইনের জন্য ফোরাতের পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবস্থা সৃষ্টি করা হয়েছিল ইমাম হুসাইনের জন্য সেই অবস্থারই সৃষ্টি করা হল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের সেই নির্মম অবস্থা লক্ষ্য করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওসমানকে বলেছিলেন, ওসমান তুমি যদি বলো এই মুহূর্তে আমি আমার দুই ছেলেকে নিয়ে ওই মুনাফিক এবং গাদ্দারদের বিরুদ্ধে লড়াই করব যারা তোমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, ওসমান সেদিন বলেছিলেন যে আলী আমার এখন আর কোন চিন্তা নেই, আমি রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখ বন্ধ হয়ে যায়, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান আসো আমার কাছে চলে আসো, আজকে তোমার আমার ইফতার এক দস্তরখানে হবে। আলী আমি বুঝতে পেরেছি ওরা আমার উপর আক্রমণ করবে, আমাকে হামলা করবে। এই বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, আলী চলে গেলেন এবং যখন প্রথম পারার শেষ আয়াত পর্যন্ত পড়ে শেষ করলেন, দুশ্মনরা ওসমানের উপর হামলা করল, খঞ্জর দিয়ে পিছন থেকে আক্রমণ করল, বুক চিরে দর দর করে রক্ত পড়তে আরম্ভ করল। ওসমানের রক্ত, যে ওসমান সারা জীবন কোরআন পড়েছেন, কোরআন লিখেছেন, ওসমানের সামনে কোরআন রেহালে খোলা ছিল, ওসমানের বুকের রক্ত সেই কোরআনে গিয়ে লেগেছে। ওসমান যখন ঢলে পড়লেন, ইতিহাস সাক্ষী, ডান দিকে নয়, বাম দিকে নয়, পিছন দিকে নয়, কোরআন যেটা বলছে, ওসমান সারা জীবন যেভাবে তুমি আমাকে বুকে আগলে ছিলে, যেভাবে বুকে জড়িয়েছিলে, আসো আমি তোমাকে তোমার এই শাহাদাতের মুহূর্তে বুকে জড়িয়ে থাকবো। কেয়ামতের মুহূর্তে যখন এক একজন শহীদের সাক্ষী হবে তীর, কারো সাক্ষী হবে তরবারি, কারো সাক্ষী হবে পাথর, ঠিক সেই মুহূর্তে ওসমান তোমার জন্য আমি কোরআন তোমাদের শাহাদাতের সাক্ষী হয়ে কেয়ামতের মাঠে অবতীর্ণ হব। বুঝে গেল, কোরআন যারা মহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনও তাদেরকে ভালোবাসবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হল, পানি বন্ধ করে দেওয়া হল। এক সময় ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর যখন ময়দানে অবতীর্ণ হলেন, তিনি কবিতা পড়লেন, আনা আলী ইবনু হুসাইন ইবনু আলী ও রাব্বিল বাইত নাহনু আওলা বিন্নবিয়্যি, আমরা সেই আল্লাহর নবীর বংশধর, আমি আলীর পুত্র, আমি হুসাইনের পুত্র, আমি আল্লাহর রবের বাইতুল্লাহর রবের কসম করে বলছি, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা কোন বাতিলের সামনে মাথা নত করব না। এই বলে যুদ্ধ করতে করতে হযরত হুসাইনের বড় ছেলে আলী একবার শহীদ হয়ে গেলেন। এরপরে তাবুর থেকে মহিলাদের পক্ষ থেকে বলা হলো যে আলী আসগর, ইমাম হুসাইনের ছোট পুত্র, বাচ্চা, পানির পিপাসায় ছটফট করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে যখন ফোরাতের পানি পান করতে গেলেন, ইয়াজিদের লোকেরা এই অবুধ শিশুর বুকে তীর মেরে তার বুককে ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে পড়লেন। ইতিহাস সাক্ষী, আজকে পর্যন্ত শিয়ারা যেভাবে সেদিন ইমাম হুসাইনের বাচ্চাদেরকে শহীদ করেছে, আমি আগেও বলেছি যে শিয়ারা আজকে হায় হাসান হায় হুসাইন বলে মিছিল করে, ইমাম হুসাইনকে ওই শিয়ারাই হত্যা করেছে, কারণ শিয়ারাই তাকে আহ্বান করেছিল, যেই লোকগুলো তাকে আহ্বান করেছিল। এবারে ইমাম হুসাইন ময়দানে অবতীর্ণ হচ্ছেন, তিনি খুতবা দিচ্ছেন, ওহে কুফার লোকেরা, তোমরা আমাকে পত্র লিখেছিলে, হে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, তুমি আমাকে পত্র লিখেছিলে। বোঝা গেল ইমাম হুসাইনকে যারা পত্র লিখেছিল, ইমাম হুসাইনকে যারা চিঠি দিয়েছিল, আহ্বান করেছিল, সেই লোকগুলো ময়দানে তার সামনে দাঁড়িয়েছিল, নতুবা তিনি কাদেরকে আহ্বান করেছেন। ইমাম হুসাইন খুতবা দিলেন, এরপরে বললেন, তোমরা জানো আমি কার নাতি, তোমরা জানো আমাকে আল্লাহর রাসূল কত আদর করেছেন, আমি সেই আল্লাহর নবীর নাতি যাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে, আমি সেই নাতি যেই নাতির ঠোঁটে আল্লাহর নবী চুমু খেয়েছেন। তোমরা আজকে আমার জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়েছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন আজকে ময়দানে অবতীর্ণ হয়েছেন। তিনি বক্তব্য শেষে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ নিলেন, নামাজ পড়লেন, বোঝা গেল হযরতে উসমান যেভাবে নামাজ পড়েছেন, ওমরে ফারুক যেভাবে নামাজ পড়েছেন, ঠিক তাদেরই সেই ইউনিভার্সিটির ছাত্র ইমাম হুসাইনও আজকে নামাজ দাঁড়িয়ে গেছেন। কোরআন যাদের সম্পর্কে বলেছে, তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে দেখবে তারা রুকু সেজদা অবতরণ অবতীর্ণ হয়েছে, তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন মানুষের সন্তুষ্টি অর্জন করতে চায় না। যুদ্ধের ময়দানের নামাজ, এই নামাজ আল্লাহর জন্য হয়ে থাকে, এই নামাজে আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর সাক্ষাৎ লাভ করা যেতে পারে। না মসজিদ মে না মন্দির মে না বাইতুল্লাহ কি দেওয়ারু মে দেওয়ারু কে সায়ে মে, নামাজ ইশক আদা হতি থি তলোয়ারু কে সায়ে মে, এই নামাজ তুমি মসজিদে বসে আদায় করলে এই মর্যাদা পাবে না, এই অনুভূতি তোমার অর্জন হবে না, মন্দিরে না বাইতুল্লার সামনে দাঁড়িয়েও সেই মর্যাদা পাবে না, এই মর্যাদা লাভ করতে হলে কোথায় যেতে হবে, শাহাদাতের ময়দানে যেতে হবে, যেখানে তরবারির ছায়া আছে। সেজদায় চলে গেলেন, দুই রাকাত নামাজ পড়ে তারপরে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধ করতে আরম্ভ করলেন। বুঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাক্ষর রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে জানিয়ে গেলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। মুমিনরা যুগে যুগে সেই পরীক্ষাই দিয়েছেন, আল্লাহর নবী নিজে লড়াই করেছেন, ইমাম হুসাইন লড়াই করছেন, ইমাম হুসাইন শহীদ হয়েছেন, এর মাধ্যমে প্রমাণ করা হল ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, দানদান শহীদ করেছেন, ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিয়ামত পর্যন্ত যারাই দিন কায়েম করতে যাবে তাদেরকে বাতিলের সঙ্গে লড়াই করতে হবে। কতলে হুসাইন দর হাকীকত মর গয় যজীদ হায়, ইসলাম জিন্দা হোতা হায় হর কারবালা কে বাদ। শিয়াদেরকে জিজ্ঞেস করতে চাই, ইমাম হুসাইন যখন ইয়াজিদকে খলিফায় বরহাক মানল না, সত্য খলিফা বলতে অস্বীকার করলেন, তার জন্য লড়াইয়ের ময়দান অবতীর্ণ হলেন, আবু বকর ওমর ওসমান যদি খলিফা না হতো তাহলে সেখানেও লড়াই করতেন, ঠিক কিনা? ইমাম হুসাইন যেভাবে ইয়াজিদকে খলিফা না মেনে, বরং তাকে খলিফার উপযুক্ত না মানার কারণে তার বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, নিজের জীবন দিয়েছেন, সন্তানের জীবন দিয়েছেন, নবীর পরিবারের সকলের জীবন দিয়েছেন, যদি আবু বকর ওমর ওসমান সত্যিকার খলিফাতুল মুসলিমিন না হতেন, তারা খলিফায় বরহাক না হতেন, তাহলে নিশ্চয় তাদের বিরুদ্ধেও ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম আলী সবাই তার লড়াই করতেন, ঠিক কিনা? যখন ইমাম হুসাইন, ইমাম হাসান এবং স্বয়ং আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু আবু বকর ওমর ওসমানের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই, যুদ্ধ করেন নাই, অস্বীকার করেন নাই, বায়াত দিয়েছেন, বোঝা গেল আবু বকর ওমর ওসমানরা খলিফাতুল মুসলিমিন সত্য ছিলেন না মিথ্যা ছিলেন? সত্য ছিলেন। আজকে যারা আবু বকরের খেলাফতকে অস্বীকার করে, ওমরের খেলাফতকে অস্বীকার করে, আলীর খেলাফতকে অস্বীকার করে, ওসমানের খেলাফতকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? এই শিয়ারা তাদের কিতাবে লিখেছে, এই শিয়ারা লিখেছে আল্লাহর নবীর মৃত্যুর পরে, আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবীরা মুরতাদ হয়ে গিয়েছিল, লিখেছে ওদের কিতাবে, ইন্নান নাস কুল্লুহুম ইরতাদু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবাতিন, যে আল্লাহর নবীর মৃত্যুর পরে চারজন ছাড়া সমস্ত সাহাবীরা মুরতাদ হয়ে গিয়েছিল। ওদের কিতাব সুলাইম ইবনে কায়স আল আমেরি সাফা নাম্বার 92 ছাপা হয়েছে দারুল ফুনুন বৈরুতে, এই কিতাবে লিখেছে আল্লাহর নবীর মৃত্যুর পরে সব সাহাবীরা মুরতাদ হয়েছিল, কারণ আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু আলীকে খলিফা না বানিয়ে আবু বকর ওমর ওসমানকে খলিফা বানিয়েছে, বোঝা গেল যারা খলিফা হয়েছে এবং যারা বানিয়েছে সকলেই রাসূলের সাথে অন্যায় করেছে, রাসূলের হুকুমকে অমান্য করেছে, সব মুরতাদ হয়ে গেছে। কাদের বক্তব্য? শিয়াদের বক্তব্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন খবরদার তাদের সমালোচনা করবে না, যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদিয়ে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়াতামা আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেছেন তাদের রাতের বেলায় তাদের বিছানার থেকে তাদের পিঠ আলাদা থাকে, তারা আল্লাহকে ভয়ে এবং আশা নিয়ে তারা আল্লাহর ইবাদত করে। কোরআন আরেক জায়গায় সাহাবীদের প্রশংসা করেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে সাহাবীরা রাতের বেলায় দিনের বেলায় কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শোয়া অবস্থায়, দাঁড়ান অবস্থায়, বসা অবস্থায়, সর্বঅবস্থা যারা আল্লাহর জিকির করে। সাহাবায়ে কেরামদের সময় কোরআন আরো বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এরকম হাজারো আয়াত কোরআনে আরো বলা হয়েছে লাকাদ তাবাল্লাহু আলান নবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউ ফি সাআতি উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহীম। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতে বলেছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলিল্লাহি ওয়া কাতালু ওয়া কুতিলু لو كفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحت الأنهار ثوابا من عند الله والله عنده حسن المآب। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আরো আয়াতে বলা হয়েছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا আনহু। এভাবে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে। এরপরে বলেছেন ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইত্তাবাউ, দুনিয়ার মুসলমানরা যদি তোমাদের মতো ইমান আনে তাহলে তারাই মুমিন হবে, এছাড়া তারা পথভ্রষ্ট গুমরাহ হবে। যেই সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন, যে আবু বকর সম্পর্কে আল্লাহ তাআলা তার রাসূলের সাথী বলে আখ্যায়িত করেছেন, কোরআন বলছে যখন ক্বালা লিসাহিবিহি, যখন আল্লাহর রাসূল তার সাথীকে বললেন, বন্ধুকে বললেন, এই বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে, আবু বকরকে বোঝানো হয়েছে। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আল্লাহর রাসূল হাদিসে তাদের পড়া সন্তুষ্ট ছিলেন, যেই সাহাবীদের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম সন্তুষ্ট ছিলেন বলেই আবু বকরকে আল্লাহর নবীর পাশে দাফন করা হয়েছে, ওমরকে আল্লাহর নবীর পাশে দাফন করা হয়েছে, আল্লাহর নবী ওসমানের উপরে সন্তুষ্ট ছিলেন বলে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়েকে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন, আল্লাহর নবী এদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ও আমার জাতি, আল্লাহর নবী যে সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, এরপরেও যারা তাদেরকে গালিগালাজ করে, যারা মুরতাদ বলে, সেই লোকগুলো মুসলমান না কাফের, শিয়া মুসলমান না কাফের, কাফের কাফের শিয়া কাফের, দুনিয়ার সবচেয়ে খারাপ কাফের, ইহুদি খ্রিস্টানদের জঘন্য কাফের এই শিয়ারা কি করে আপনারা জানেন? ইমাম হুসাইনের শাহাদাতের বদলা নিতে গিয়ে সুন্নি বাচ্চাদেরকে চুরি করে নিয়ে, মুসলমানদের বাচ্চাদেরকে চুরি করে নিয়ে ভালো খাবার দাবার করে মোটা তাজা করে, এরপরে এই রাতে আশুরার আগের রাতে বড় ড্যাগের ভিতরে তাকে রেখে, তারপর ওদের হাতে ব্লেড থাকে ধারালা, দুই দিকে ধারালা, সেই ব্লেড দিয়ে তাকে এরকম হাই হাজার হাই করে মারতে থাকে, বাচ্চা চিৎকার করে থাকে, কাটতে কাটতে যখন ওই বাচ্চার শরীরের সমস্ত রক্তগুলো নিস্তেজ হয়ে পড়ে যায়, বাচ্চা নিস্তেজ হয়ে বেহুশে পড়ে যায়, তখন তাকে ফেলে দিয়ে আর এক বাচ্চা হাজির করা হয়। সারা রাত ব্যাপী এই অনুষ্ঠান করে আর গান গায়, গানের তালে তালে ওরা সেই বাচ্চাকে মারতে থাকে, এভাবে এক একটা বাচ্চাকে হত্যা করে তারপরে তার রক্তগুলো ড্যাগে জমা হয়ে থাকে, এই ড্যাগের ভিতরে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে, ফল ফ্রুট দিয়ে, এরপরে বিভিন্ন সুগন্ধযুক্ত জিনিস দিয়ে একটা হালুয়া তৈরি করে, সেই হালুয়া সকালবেলায় খায় আর বলে এটা সুন্নি হালুয়া। অর্থাৎ তাদের ভাষায় তারা নাকি ওসমান হুসাইনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সুন্নিদেরকে হত্যা করে এই তাদের রক্ত দিয়ে হালুয়া তৈরি করে তারা খায়, আর তারা বলে হাসা ইমাম হুসাইনের প্রতিশোধ নিয়েছে। ও আমার জাতি, যারা এই সমস্ত কাজগুলো করে, ইরানি শিয়া, বাংলাদেশের শিয়াও দেখবেন এরাও বুকচাপড়ায় কলিজা ছিঁড়ে ফেলে, চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত বের করে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবিরা, আল্লাহর নবীর কোন ব্যক্তি, আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি এই অন্যায় কাজ করতে পারে? একটা মাসুম শিশুকে হত্যা করে এরা, জাহিলি যুগে যেরকম ভাবে বিভিন্ন রাস্তাঘাট করতে গিয়ে তারা বলি দিত, এখনো কোন কোন যা শোনা যায়, ব্রিজ করতে গেলে বাচ্চা বলি দিতে হয়, মানুষ বলি দিতে হয়, ঠিক এইরকম শিয়ারা এই বলি প্রথা চালু করেছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের দিনের নাম ইসলাম, ইসলামের মধ্যে কোন ফেরকা তৈরি করা, কোন রকমের এরকম ভাবে জুলুম অন্যায় করা ইসলামের এক স্বীকৃতি দেয় না। মুসলমানদের রক্ত দিয়ে গোসল করে তারপর তারা ইসলাম কায়েম করছে, এই শিয়াদের আকীদাই আজকে আমাদের দেশে ছড়ানো হচ্ছে বিভিন্ন বক্তার ওয়াজের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে। আপনারা জেনে রাখবেন, এই শিয়াদের আকীদাই হচ্ছে এদের ইমাম আছে, এই ইমামের আকীদা সম্পর্কে আমি বলতে গেলে অনেক সময় লাগবে, তাদের কিতাবে লেখা, আমার কাছে কিতাব আছে শিয়াদের, এই কিতাবে লেখা আছে ইমাম খমেনি লিখে গেছে, ওয়াইন্নালি আইম্মাতিনা মাকাম লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল, আমাদের এক একজন ইমামের এত বড় মর্যাদা, যেই মর্যাদা পর্যন্ত কোন নবী বুঝতে পারে না, কোন রসুল বুঝতে পারে না, কোন ফেরেশতা বুঝতে পারে না, এত বড় মর্যাদা একজন ইমামের। ঠিক একই আকীদা পীরদের, পীরদের আকীদা, পীর সরাসরি আল্লাহর সাথে কথা বলে, পীর সবকিছু দেখে, পীর ভাগ্যের পরিবর্তন করে দেয়, পীর মুরিদের অন্তরে খবর জানে, আর বলে কি কয় যে ওই যে সাপে দূরের থেকে তাপ দিলে মানুষের চোখ নষ্ট হয়ে যায়, তো এক ধরনের সাপ বিষাক্ত সাপ আছে, দূরের থেকে তাপ দিলে যখন চোখ নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহর ওলিরা দূরে থেকে তাও দিলে মুরিদের ভাগ্য পরিবর্তন হতে পারবে না? তো লোকে কে, হ্যাঁ ঠিকই পারবে। এই সমস্ত যুক্তি, এই সমস্ত ভুয়া দলিল, কোরআন হাদিসের দলিল, আল্লাহ ছাড়া কারো অন্তর কাউকে জানে না, আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নাই, এই সমস্ত আকীদা সব প্রকাশ পেয়েছে শিয়াদের থেকে। কাদের থেকে? শিয়া। জেনে রাখবেন, শিয়া মুসলমান হতেই পারে না। যারা কোরআনকে বিরুদ্ধে করেছে তারা বলে কোরআনের মধ্যে অনেক আয়াত ছিল যেটা আলীর সম্পর্কে স্পষ্ট বিধান ছিল, তারা বলে যেমন আলাম নাশরা সূরা পড়ে, আলাম নাশরা হালাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক, বাড়াইল একটা, যে আলীকে আমি আপনার জামাতা বানিয়ে দিয়েছি, এটা নাকি কোরআনে ছিল, ওসমান নাকি এটাকে পরিবর্তন করেছে। এমনি ভাবে ওদের কিতাব রয়েছে কোরআনে সুরায় ফাতিহার পরিবর্তে আরেকটা সুরা ছিল সুরাতুল বিলায়াত, সেই সুরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি বাতিল করে দিয়েছে। এইভাবে এইভাবে শিয়া আলীর দুশ্মন, শিয়া ওসমানের দুশ্মন, আবু বকরের দুশ্মন, শিয়া স্বয়ং আল্লাহর দুশ্মন। আল্লাহ কোরআন হেফাজত করার কথা বলেছেন, ওরা বলে কোরআন ঠিক নাই, আল্লাহর দুশ্মন। এই শিয়ারা, এই শিয়ারা মুসলমানদের যুগে যুগে ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়েছে। যখনই মুসলমানদের কোন শুভ মুহূর্ত আসে তখন শিয়ারা ওদের কাছে গিয়ে হাত মিলায় আর ওদের পক্ষে কথা বলে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। এটা আফগানিস্তানে করেছে, এরা এখন ইরাকে করছে, এরা ফিলিস্তিনে সে একই কারবার করেছে। একদিকে তারা ইসলামের কথা বলে, আরেকদিকে ইসলামের বিরুদ্ধে এই সমস্ত শয়তানিগুলো করছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, শিয়াদের সঙ্গে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তবে এখানে কথা বলে দেই যে এই কাহিনী বয়ন করতে গিয়ে আমার দেশে দুই রকমের লোক আছে, একদল মানুষ ইমাম হুসাইনের পক্ষে কথা বলতে গিয়ে ইয়াজিদকে লানাতুল্লাহ আলাই বলে, জাহান্নামী বলে, আর একদল আবার তার বিপরীতে গিয়ে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই। আমি স্পষ্ট বলতে চাই, ইয়াজিদকে একদিকে ইমাম হুসাইনের হত্যাকারী বলা যায় না, কারণ সে সরাসরি হত্যায় জড়িত নাই। তাছাড়া যখন ইমাম হুসাইনের লাশ তার কাছে পৌঁছানো হলো তখন সে খুশি হয় নাই, এই হিসেবে তাকে হত্যাকারী বলা যায় না। অপরদিকে আমি বলতে চাই, ইমাম হুসাইনের শাহাদতের ব্যাপারে যদি সে ভূমিকা নিত তাহলে সে এর চেয়ে সুন্দর ভূমিকা নিতে পারত। সে ওখানের থেকে নোমার ইবনে বশিরকে পরিবর্তন করে কুফার গভর্নর বানালি ইবনে জিয়াদকে, আর ইবনে জিয়াদ দুষ্ট লোক তার জানা ছিল। এমনি ভাবে তার যদি নবীর পরিবারের প্রতি সামান্য মহব্বত থাকত, ভালোবাসা থাকত, তার অবশ্যই সে সরাসরি তাকে দেখতে সে আন্দাম দিতে পারত। সুতরাং আমি ইয়াজিদকে রহমাতুল্লাহর বড় পক্ষেও না, আবার লানাতুল্লাহ বড় পক্ষেও না, ইয়াজিদের বিষয়টা আল্লাহর হাওলা, কার হাওলা? এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ বলেছেন, আমি আপনাদেরকে যেহেতু আপনার দিনের কর্মী সহিভাবে যেটা সেটাই আমি বলতে চাই, আমি এখানে বলতে চাই কেয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে না ইয়াজিদ রহমাতুল্লাহ বলেছ না লানাতুল্লাহ বলেছ, ইয়াজিদ খলিফা বরহক ছিল না ছিল না, আমাকে এই প্রশ্ন করা হবে না। এখানে আমি যেটা বলতে চাই, ইমাম মালিকের ভাষায় ইমাম মালিক বলেছেন তিলকা দেমাউন, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে, তাহারাল্লাহু আইদিয়ানা, আল্লাহ তাআলা ওই রক্তপাতের থেকে আমাদের হাতকে বাঁচিয়েছেন, আমাদের হাত সেই রক্তে রঞ্জিত করেন নাই, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ফালা নুলাত্তাখু আলসিনাতানা, আমরা আমাদের জিহ্বাকে ওই রক্তে রঞ্জিত করতে চাই না মুসলমান জাতি। এজন্য ইয়াজিদের প্রতি লানত না করে আমরা সুবহানাল্লাহ বলবো, তাতে সব বেশি হবে। ইয়াজিদ এবং তার পরবর্তী যারা ইমাম হুসাইনের শাহাদতের যারা ভূমিকা পালন করেছিল, আপনারা ইতিহাস পড়ে দেখবেন, এরপরে যখন মুখতার যখন খলিফা নিযুক্ত হল, এরপরে ইয়াজিদ ইয়াজিদের পুত্রকে যারা আপনার ওই যে সিমারের পুত্রকে এবং যারা ইমাম হুসাইনের শাহাদতে যারা ভূমিকা পালন করেছিল সবগুলোকে চরমভাবে নির্যাতন করে হত্যা করেছে। এবং ইতিহাস থেকে এটাও দেখা যায় যে ইমাম হুসাইনের শাহাদতে যারা হত্যা করা যারা লিপ্ত ছিল দুনিয়াতে, তারা কেউ অন্ধ হয়েছে, কারা কেউ শেষ হয়ে গেছে, কেউ ধুঁকে ধুঁকে মরেছে, কাউকে চরম নির্যাতন হত্যা করা হয়েছে। দেখ সেই ইতিহাস বলতে গেলে সময় লাগবে। আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরিবারের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে কিয়ামত পর্যন্ত যারাই হকের পক্ষে থাকবে তাদের লড়াই করতে হবে, অন্যায়ের সাথে মাথা নত করা যাবে না। যুগে যুগে হক বাতিলের লড়াই চলেছে, চলবে, হক আগমন করেছে, আদমের সুরাতে শয়তান এসেছে, নাহক এসেছে, বাতিল এসেছে শয়তানের সুরাতে, হক আগমন করেছে, ইব্রাহিম খলিল্লাহর সুরাত ধারণ করে বাতিল এসেছে, নমরুদের সুরাত ধারণ করে হক আগমন করেছিল, মূসার সুরাত ধারণ করে বাতিল এসেছিল, ফিরাউনের সুরাত ধারণ করে হক এসেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত ধারণ করে বাতিল এসেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার সুরত ধারণ করে হক এসেছিল, এরকম ভাবে যুগে যুগে এক এক সুরত ধারণ করে বাতিল তার মোকাবেলা করেছে, হক তার মোকাবেলা করেছে, হকের বিজয় হয়েছে। হক এসেছিল ইমাম হোসাইনের সুরত ধারণ করে বাতিল আগমন করেছিল, ইয়াজিদ সিমার এদের সুরত ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে বিজয় করেছেন। বিজয় শুধুমাত্র যুদ্ধে বিজয় করার নাম নয়, বিজয় হচ্ছে নিজের নীতির উপরে, দিনের উপরে অটল থাকা। জান চলে যায় যাক, কিন্তু আমার দিনকে আমি বাতিল করতে পারি না, আমার আকীদা ছাড়তে পারি না, এটাই হচ্ছে বিজয়। মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নাহি, সার কাটা সকতা হয় লেকিন সার ঝুকা সকতা নাহি। মুমিনরা সার কাটাতে পারে, সার ঝুকাতে পারে না। ইয়ে সার কট কর সিরে পায় মোহাম্মদ লে যায়, মরনা উসি কো কহতে হে কি মরনা যায়। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলছি, ইমাম হুসাইনের শাহাদত থেকে শিক্ষার যদি কিছু থাকে তা হচ্ছে এই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আম হাসিব তুমান তাদখুলুল জান্নাহ, তোমাদের কি হলো, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের সামনে আসবে না ওই সমস্ত বিপদ বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলজিলু, তাদের উপর কঠিন দুর্যোগ, কঠিন বিপদ আপদ মুসিবত এসেছে, ভূমিকম্প এসেছে, এমনকি তারা বলেছেন হাত্তা ইয়াকুলা, তারা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, এরপরই আল্লাহর সাহায্য এসেছে। সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আজকে আমাদের বুঝতে হবে যেভাবে ইমাম হুসাইন অন্যায় বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, চতুর্দিকে আজকে অন্যায় হচ্ছে, সেজন্য আমাদেরকে মোকাবেলা করতে হবে, বাতিলের সঙ্গে লড়াই করতে হবে, প্রয়োজনে জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিতে হবে, তারপরে দিন কায়েম হবে। সবক পারফে সাদাকাত কা আদালত কা সাজাত কা লিয়া জায়েগা কাম তুজসে দুনিয়া কে ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।